রহিম তিনি যার দয়ার শেষ নেই, রহমানও তিনি যার দানের কোনো অন্ত নেই। তাই সেই রহমানুর রহিমের কাছে করুণ ফরিয়াদ, একটি উমার দিও মুসাতে জাতির অশ্রু জল। হে রহমান আমরা তো শুধুই তোমার গুলাম, তোমার হাতে মদের প্রাণ। হে রহিম হে রহমান তোমার হুকুমে যেন চলি সদা, দিন ভিক্ষা মাগি ওহে খুদা। তোমার হুকুমে যেন চলি সদা, দিন ভিক্ষা মাগি ওহে খুদা। তোমার করুণা করো মদের দান, হে পাক মেহেরবান। হে রহিম হে রহমান। মানুষে মানুষে শুধু হানাহানি, চাপা কান্নাই চলে শুধু কানাকানি। মানুষে মানুষে শুধু হানাহানি, চাপা কান্নাই চলে শুধু কানাকানি। আমরা শুধু তোমার বিধান মানি, হৃদয়ে মদের করো আলো দান। হে রহিম হে রহমান। রসুল আসবে না কুরআনের বাণী, ওমর আসবে না তা তো বলনি। রাসূল আসবে না কুরআনের বাণী, ওমর আসবে না তা তো বলনি। ফরিয়াদ করি তোমার দরবারে, একটাই ওমর দাও দয়াময়, দাও দয়াময়, দাও দয়াময়। মুছাতে মানুষের অশ্রু বান, মুছাতে মানুষের অশ্রু বান। হে রহিম হে রহমান হে রহিম।